বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দসমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দসহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাজালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দায় তুলসীদেব বৈ পিয়া বৈ কেশবশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োমুদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌড়ীয় পত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমদাক্ষ জগদ্গুরুন ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিববিরুঞ্চনুতম শরণম ভীতাত্তিহম পুনতপালভবদ্বিপুতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপ্সি তোরাজ্জলক্ষ্মীম ধর্মীষ্টার্য বচসা জদগাদুরণ্যম মায়ামিগ দৈত্যপ্সিতম মধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনি ছটায় বিস্ফুজিত কিমপি গোপবধূ স্বদর্শি পূর্ণানুরাগরসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনে কবিতরো কমলায়তাক্ষৌ বিশ্বাম্বরো দ্বিজবরো যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করো করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষিত বাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসি পুরপতি ভজবীশনাথম বাগী সজস্ব বদনে লক্ষ্মীর যস্য চ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিহি ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। ইয়ং রব ইয়ং মনপেতমপেতকৃত্যম দৈপায়ন বিরহকাতরবাজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেদুম তং সর্বভূত হৃদয়ং মুনিমানতোস্মি। যাসানুভাবম অখিল শ্রুতিসারমেকম মাধ্যাত্মদীপমতিতিদীর্শভম তম অন্ধম সংসারিণম করুণায়হো পুরাণভুজ্যম তং ব্যাসসুম। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম হরে। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, সম্বন্ধ জ্ঞানের প্রতিষ্ঠা না হলে কখনোই অভিধেয় ভজন শুরু হয় না। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, সম্বন্ধ জ্ঞান পরিপূর্ণরূপে সম্বন্ধ জ্ঞান পরিস্ফুটিত না হলে অভিধেয় অর্থাৎ ভজন অভিধেয় বৃত্তি ভজন কখনোই শুরু হয় না। সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি থেকেই আপন বোধ আসে, এটা আমার নিজের জড় সংসারের উদাহরণ আমি দিয়েছিলাম আপনাদের। যে বস্তুগুলোর সঙ্গে আপনাদের কোনোদিনই কোনো সম্বন্ধ ছিল না অনন্তকালের ইতিহাসে, সেই বস্তুগুলোর সঙ্গে আর সেই ব্যক্তিগুলোর সঙ্গে কী সুন্দরভাবে আপনারা সম্বন্ধ জুড়ে নিয়েছেন মায়াদেবীর আশীর্বাদে। আর যে বস্তুটার সঙ্গে আপনাদের নিত্যকালের সম্বন্ধ, যাকে ইচ্ছে করলেও অনন্তকালের চেষ্টা করেও যাকে ছাড়া যায় না, যিনি সবচেয়ে কাছের, যিনি সবচেয়ে আপন, যার চেয়ে বড়ো বন্ধু আর কেউ নেই, তার নাম হলো পুরুষোত্তম জগন্নাথ, তাকেই আপনারা কেটে বাদ দিয়ে দিয়েছেন। একে বলা হয় মায়া, এরই নাম মায়া। কেউ যদি জিজ্ঞাসা করেন মায়া কাকে বলে, তাহলে দৃঢ়তার সঙ্গে উত্তর দেওয়া হবে এটাকেই বলা মায়া। জন্মায়ায়া মহিতম জগৎ, যার মায়ার দ্বারা প্রভাবের দ্বারা এই জগৎ যা নয় সেটাকেই ভেবে রেখেছে। মায়া কথার ব্যাখ্যায় আমাদের গুরুবর্গ সুন্দর করেছেন, মিয়তে অনায়া ইতি মায়া, মিয়তে অনায়া ইতি মায়া, অর্থাৎ যেটা নয় সেটাকেই সত্য ভেবে ফেলা, যেটা নয় সেটাকে সত্য ভেবে ফেলা, এটার নামই হলো মায়া। কিন্তু জীবের স্বরূপে যখন সম্পূর্ণরূপে উদ্বোধন হয় তখন সেই জীবাত্মা বুঝতে পারে যে কৃষ্ণই আমার আপনজন আর কেউ নয়, যার জন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস ইত্যাদি কথা আপনারা শুনেছেন। যে বস্তুটাকে আমরা চোখে দেখি না, যে বস্তুটাকে আমরা বুঝতে পারি না, চিন্তার মধ্যে আনতে পারি না, যেটাকে ইংরাজিতে বলে ইনকনসিভাইবল, চিন্তার অতীত, বিয়ন্ড হিউম্যান কম্প্রিহেনশন, কোনো বিচার, কোনো অ্যানালিটিক্যাল আইডিয়া আমি একটা গেস করে নেব, যে তত্ত্ব সম্বন্ধে এইসব কথাটাই চলে না। যাকে জানতে গেলে জড়জগতের কোনো জ্ঞানই কোনো কাজে লাগবে না, সেটাকে জানতে গেলে আমরা হতাশ হয়ে পড়ছি, বলছে সে আবার কি বস্তু, জগতের কোনো জ্ঞানই যাকে জানতে গেলে কাজে লাগে না, তাহলে আমরা কি করে জানব। সেই জন্যই বলা হয়েছিল যে অপ্রাকৃত জগতের বস্তু কখনো প্রাকৃত গোচর নয়। এই অপ্রাকৃত বস্তুকে জানতে গেলে অপ্রাকৃত শব্দব্রহ্মের সাহায্য নিতে হয়। এ সম্বন্ধে আমি সায়ংকালীন সভায় কিছু আলোচনা করব। মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় মা কেমন এটা কেউই জানতে পারে না। মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় কোনো শিশু যদি বলেন আমি মাকে জেনে নেব, তা হয় না। সে আবির্ভাব হবে, তার ধীরে ধীরে চেতনা বাড়তে থাকবে, মায়ের সঙ্গে তার সম্বন্ধ বুঝতে পারবে। সে যখন সে শিশু ছিল, মায়ের গর্ভ থেকে যখন সে আবির্ভাব হয়েছিল, তখন সেই শিশুটা কখনোই বুঝতে পারত না এটা আমার মা। বাট সাম সর্ট অফ আননোন রিলেশন তার একটা গ্রো করত, সে জানত না এটা আমার মা। তা বলে কি মা তাকে ভালোবাসা ছেড়ে দিত? সে জানত না এটা আমার মা। সে স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী হাত তুলে দেয়, মায়ের কোলে যায়, দুধ পান করে, এগুলো করে। সে নিজের মন থেকে বিচার করে বুঝতে পারে না এটা আমার মা, পরে বুঝতে পারে যখন জ্ঞানের উন্মেষ হয়। যতক্ষণ এই জ্ঞানের উন্মেষ হলো না, ততক্ষণ পর্যন্ত কি মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল? জানতো না এটা আমার মা, একে মা বলতে হয়, একে ভালোবাসতে হয়, স্বাভাবিকভাবে করত। তথাপি যেমন মা তাকে ভালোবাসা ছাড়ে নাই, ঠিক সেরকম ভগবানের সঙ্গে আপনারা এখনও সম্বন্ধ জুড়ে উঠতে পারেন নাই। সবাই ভগবানের সন্তান, গাধা গরু ভেড়া থেকে আরম্ভ করে পোকা মাকড়, এই দৃশ্যমান জগতে যত বৈচিত্র্যময় দৃশ্য আপনার সামনে দৃষ্টিগোচর হয়, সমস্ত কিছুই কি, কারা এরা বলে, সমস্ত হলো ভগবান থেকে এসছে। বিচার করলে দেখা যাবে সব ভগবানের সন্তান, বাইরের কেউ নয়। ভগবানের সন্তান যদি হয়, আমিও তাহলে ভগবানের সন্তান, তাহলে আমার সঙ্গে কার শত্রুতা হতে পারে, আমার সঙ্গে কার লড়াই হতে পারে? যখন আমরা একই পিতা সন্তান, ভগবানের সন্তান, কোনো রকম সম্ভব না। এখানে এই ধরনের যে একটা ভেদবুদ্ধি সৃষ্টি করছে, সেটা কে করছে বলে, এটা কি বলে মায়া। মায়া এখানে আপনাকে আপন পর, স্বপর বুদ্ধি, বিভিন্ন রকমের বুদ্ধিটাকে ভেদ করে দিয়ে, যেটা অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্বের দিকে যে বুদ্ধিটা যাওয়া উচিত ছিল, সেটা না গিয়ে বুদ্ধিটাকে ফ্র্যাকচার করে, ভেঙে দিয়ে, টুকরো টুকরো করে, স্ক্যাটার্ড করে দিয়ে, বিভিন্ন দিকে, বিভিন্ন টুকরো টুকরো বস্তুতে, অসংখ্য বস্তুতে ধাবিত হয়ে গেল। স্ট্রেঞ্জ, বুদ্ধিবৃত্তি একদিকে যাওয়ার কথা ছিল, ওয়ান পয়েন্টেড, একদিকে ডাইরেক্টেড হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। যখনই জন্ম হলো, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেই বুদ্ধিবৃত্তি আস্তে আস্তে বিভিন্ন অসংখ্য বুদ্ধিতে লোকেটেড হয়ে পড়ল, ছড়িয়ে গেল। এইরকম একটা দৃঢ় মায়াবদ্ধ অবস্থায় কাউকে যদি কেউ শেকল দিয়ে দৃঢ়ভাবে বেঁধে রাখে, হাত পা ঘাড় শেকল দিয়ে জোরে বেঁধে রাখে, সেই ব্যক্তি নড়াচড়া করতে পারে না। সেরকম আপনাদের হৃদয়ে জাড্য উপস্থিত, জাড্য মানে একটা জড়তা উপস্থিত হয়েছে, এমন একটা জাড্য উপস্থিত হয়েছে মনে হচ্ছে যেন কেউ শেকল দিয়ে দড়ি দিয়ে একবার চারিদিকে মেঁধে একবারে পঙ্গু করে ফেলে রেখেছে। এটাকেই আমাদের শাস্ত্র বলছেন পশ্চন্নপি নপাশ্যতি, দেখেও দেখছে না, বুঝেও বুঝছেন, জেনেও জানতে পারছেন, এই মায়া আপনাদেরকে বেঁধে রেখে দিয়েছে নিগড়ে। এই মায়া থেকে মুক্তির অন্য কোনো রাস্তা আপনারা পাননি, আর অনন্তকালের ইতিহাসে কবে পাবেন ঠিক নাই, তবে পেতেই হবে, পেতেই হবে, এছাড়া উপায় নেই। অনন্তকাল আজ যদি ভগবানের কাছে না যান, তথাপি অনন্তকাল পরেও ভগবানের কাছে যেতেই হবে, এছাড়া আর অন্য কোনো রাস্তা তো নেই, কোথায় যাবে। সেই জন্য শ্রীমৎ ভাগবত মহাপুরাণ করুণা করে আমাদের কাছে উদয় হয়েছেন। কুরা মানে করুণায় অহ পুরাণ গুহ্যম, এই করুণা করে এ শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আমাদের সামনে উদয় হয়েছেন, যাকে কৃষ্ণ এবহি বলা হয়েছিল। আর যার সম্বন্ধে অ্যানালিটিক্যাল জীবন বিভিন্ন রকম আলোচনা এখানে হচ্ছে, সে আলোচনার অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে, এই আলোচনার অনুভব হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের হৃদয়ের জাড্য যে একটা বন্ধন অবস্থা, এটা কেটে যাবে। একটা বন্ধন অবস্থা যেটার মধ্যে আপনি অসহায়ভাবে পড়ে রয়েছেন, সেখান থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর মুক্তি কথার ব্যাখ্যা আমি করেছিলাম, মুক্তি কথা জড়জগতের ব্যক্তি বাড়া যারা অন্য অন্য সম্প্রদায় আছে জ্ঞানী যোগী, তারা অন্য অন্য রকম ব্যাখ্যা করলেও গৌড়ীয় বিচার অনুযায়ী মুক্তি কাকে বলে তার ব্যাখ্যা আমাদের জীব গোস্বাইপাদ বলেছেন, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি ইতি মুক্তি। অন্যরকম কোনো রকম স্বরূপের বিকৃতি যেন না হয়, একমাত্র একটাই স্বরূপ আমাদের, স্বরূপ মানেই একটা, একটাই স্বরূপ বললে কথাটা ভুল হয়ে গেল, স্বরূপ একটা, জীবের বাস্তব স্বরূপ আর আপেক্ষিক স্বরূপ এই কথাটা বলা যেতে পারে। আপেক্ষিক স্বরূপে নানাত্ব দর্শনে বিভিন্ন আপনি সম্বন্ধ জুড়ে আপনি একটা আলাদা পরিচয় দিচ্ছেন, আর বাস্তব স্বরূপ হল আমি হচ্ছে কৃষ্ণ নিত্য দাস। আলোচনা প্রসঙ্গে কাল সায়ংকালীন সভায় কীভাবে সৃষ্টির প্রকরণ সম্বন্ধে আলোচনা হয়েছিল, অত্যন্ত গূঢ় রহস্য হলেও সেটাকে মোটামুটি একটু সহজভাবে বলবার চেষ্টা করা হয়েছিল। যাকে ভগবান সহায়তা করেন, যারা বাস্তবিকভাবে সাধুগুরু বৈষ্ণবের বাস্তব কৃপা লাভ করেন, সে আবার কী কথা আমি তো শুনিনি, বাস্তব কৃপা, অন্যরকম কৃপা হয় নাকি বলে, হ্যাঁ সাধুগুরু বৈষ্ণবের অন্যরকম কৃপাও হয়, এর হচ্ছে বঞ্চনাময় কৃপা, ওটা বাস্তব কৃপা নয়। বঞ্চনাময় কৃপার ফলে আপনার অবাঞ্ছিত বুদ্ধি জাগবে, অবাঞ্ছিত বিচার চলে আসবে। আর যারা বাস্তবিক গুরু বৈষ্ণবের কৃপা পাবে, তারা গুরু বৈষ্ণবের হৃদয়ের ভাব জানতে পারবে, তাদের কোনো বিশেষ প্রশ্ন করতে হয় না, তারা তাদের হরিকথা, তাদের স্বভাব, তাদের উঠা বসা গুরু বৈষ্ণবের জান, তার কৃপা এমনভাবে লাভ করেছেন যে তাকে আর কোনো কিছু বলতে হয় না, তার হৃদয় আর যিনি সেবা করছেন তার হৃদয় মিলে গেছে, এটাকে বলে বাস্তব সেবক। বাস্তব সেবকের লক্ষণই হল যিনি সেবা করবেন যা তার সঙ্গে একত্রতা প্রাপ্ত হবে, তার গুণাবলী তার মধ্যে সঞ্চারিত হবে। যদি বাস্তবিকভাবে আমি গুরুপাদ পদ্ম পরমহংস শ্রেষ্ঠ শিল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজের সেবা করে থাকি, আর জগতের সমস্ত লোক যদি বলে থাকেন ইনি কোনো সেবা করেন নাই, তাহলেও আমার কিছু যায় আসে না। শিল গুরুপাদ পদ্ম বলতেন, বাবা কৃপা ব্যাপারটা এমন যার দরকার, বাস্তবিক কৃপার প্রয়োজন হয়ে পড়েছে, যাকে গুরুপাদ পদ্ম বাস্তব কৃপা করেছেন, যাকে কৃপা করেছেন সেই জানে, আর যিনি কৃপা করেছেন সেই জানে, বাইরের লোক কেউ জানতে পারে না। বাইরের লোক যখন ভাববে এনাকে কোনো কৃপা করেননি গুরুদেব, তখন দেখা গেল পূর্ণ কৃপা ওর উপরে এসছে। শঙ্করাচার্যের একটা কাহিনী আমি বলেছিলাম আপনাদের, মনে আছে কি না জানি না, সবাই মিলে যখন পদ্মপাদকে উপেক্ষা করছে, একটা অশিক্ষিত একটা এ কী করবে, এত দেখা গেল গুরু কৃপা ওর উপরেই হয়েছে, এরকম অজস্র উদাহরণ আছে। যেটা আলোচনা করলে আপনারা অবাক হয়ে যাবেন। যদি আপনারা জীবনে বাঁচতে চান, খুব সহজ উপায় আমি বলে দিচ্ছি স্বাস্থ্যের সিদ্ধান্ত, সেটা হলো এই, আমাদের যে গুরুবর্গ, যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব, তাদের জীবনের চরিত্রগুলো আপনারা পড়বেন। বিশেষ কিছু আপনারা বুঝতে পারবেন না, এসব কঠিন জিনিস, কেবল তাদের ওই চরিত্রগুলো অ্যানালিটিক্যালি বুঝবার চেষ্টা করবেন। শাস্ত্র বলছে, আমি বলি না, সুতঃসপুংসাম সুচির সমস্য নাঞ্জ শাশুড়ির বৃহৃত অর্থ তত্ত্বৎ গুণানু শ্রবণম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ যেই শ্যাম। সুতঃসপুংসাম সুচির শ্রমস্য নাঞ্জ শাশুড়ির বৃহৃত অর্থ তত্ত্বৎ গুণানু শ্রবণম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশ যেই শ্যাম। যাদের হৃদয়েতে ভগবানের চরণকমল সর্বদা বিরাজিত, ভগবানকে বেরোতে দেয় না, লক করে রেখেছে, তালাচাবি দিয়ে দিয়েছে, সেইরকম ধরনের মহাপুরুষগণের যদি জীবন চরিত্র গুণগান আপনারা শোনেন এবং করেন, তাহলে যুগ যুগ ধরে আপনারা বেদ বেদান্ত পড়ে বিরাট পণ্ডিত হওয়ার যে অভিলাষ করেছেন, সেই গুড়েতে বালি দি, সেই গুড়েতে যেন বালি পড়ে, ভগবানকে লাভ করতে পারবেন না। যারা পাণ্ডিত্য প্রকাশের জন্য বিভিন্ন সভাতে বক্তৃতা করেন, তাদের কাছ থেকে ভগবান বহু বহু বহু বহু দূরে চলে যান। আপনার কাছে যতটা দূরে ভগবান চলে গেছেন, তার থেকে আরও বেশি দূরে চলে যান। এইসব কথা উপনিষদ জানিয়েছেন। অজ্ঞানের মধ্যে পড়ে থেকে নিজেকে জ্ঞানী ভাবা, এটা কত বড় মূর্খতা কল্পনা করেন। অজ্ঞানের মধ্যে ডুবে থেকে নিজেকে বিরাট জ্ঞানী ভাবা, এটা যে কত বড় বিপদ, এটা তুল্য আর বিপদ নাই। ওই জন্য বেদ বেদান্ত পুরাণ ইত্যাদি আপনি বহু কষ্ট করে পাঠ করলেন, পাঠ করে বিভিন্ন রকম পাণ্ডিত্য লাভ করলেন, যত জীবনে যত সময় আপনি অপচয় করলেন, সেই সময়ের মধ্যে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড যদি আপনার জীবনে ওরকম একটা মুহূর্ত উপস্থিত হতো যে আপনার সঙ্গে একটা বিশুদ্ধ বৈষ্ণবের সম্বন্ধ হয়ে গেছে, আর আপনার জীবনে বিশেষ কিছু হলো না, কেবল হয়ে গেল ওই শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে, গুরু বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধ, ব্যাস, দ্যাটস অল। ভগবত প্রাপ্তিতে এটি আপনার সহায় হয়ে যাবে, যার জন্য বৃত্তাসুর থেকে আরম্ভ করে সরস্ব জায়গায় বৃত্তাসুর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আপনার, আমরা এটাই দেখেছি। আমরা ভাগবত পুরাণ আদি রামায়ণ যেখানে যাব, মহাভারত সমস্ত জায়গায় আমরা এই প্রমাণ দেখেছি যে সেখানে বাস্তব যারা ভগবানের কাছে যেতে চান তারা এইটি প্রার্থনা করছে, ভগবান নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্ম জন্মে যেন তব নামগুণ গায়। আর নামগুণ কী করে হয়? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে সেনা নামগুণ। বৃত্তাসুর এ কথা বলছে, মম মম উত্তম শ্লোক জনৈষ সক্ষম, আমা হে উত্তম শ্লোক, তোমার নিজজনের সঙ্গে যেন আমার বন্ধুত্ব হয়ে যায়, বাস, পশুপাক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। এগুলো কত বড় গুপ্ত কথা, এরকম স্বাস্থ্য যদি আপনার কাছে হাজার হাজার দেয়া হয়, সেগুলোকে পড়ে সারা জীবনে এইসব সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না, গুপ্ত কথা, যার জন্যই সাধু সঙ্গের দরকার। অনেকে মনে করেন দা আমি বই কিনে নেবো, নিয়ে পড়ে নেবো, জেনে নেবো, হবে না, হয় না, প্র্যাকটিক্যালি সাধু সঙ্গের দরকার হয়। যদিও আমাদের মহাজন এই কথা বলেছেন, যখন বাহ্যদৃষ্টিতে কোনো সাধুসঙ্গ পাওয়া যাচ্ছে না তখন কি করবে, তখন যে সাধুর সঙ্গে তার পূর্বে পরিচয় হয়েছিল, সম্বন্ধ হয়েছিল, সেসব কথা ভাববে, আর সঙ্গে সঙ্গে চৈতন্য ভাগবত চৈতন্য খালি অনুশীলন করবে, তাতে কি হবে, এই চৈতন্য ভাগবতের মধ্যে, চৈতন্য চরিতামৃতের মধ্যে যেসব সাধুগণের চরিত্র দেওয়া রয়েছে, পড়তে পড়তে স্বাভাবিক হৃদয়ের মধ্যে আসবে যে রঘুনাথ কী করেছিলেন, রূপ গোস্বামীপাদ কী করেছিলেন, সনাতন গোসাই কী করেছিলেন, হরিদাস ঠাকুর কী করে, তাদের চরিত্রগুলো আমার সামনে আসবে, তখনই সাধুসঙ্গ চলবে। কিন্তু প্র্যাকটিক্যালি সাধুসঙ্গ দরকার হয়, এটা সবার পক্ষে সম্ভব না। প্র্যাকটিক্যালি একবার প্রত্যক্ষভাবে সাধুসঙ্গ হওয়া উচিত, সেটা না হলে অসুবিধা আছে। এইসব গুপ্ত কথা কখনো বই পড়ে জানা যায় না, এগুলো অনুভববেদ্য কথা। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে যে সমস্ত সৃষ্টির রহস্য সম্বন্ধে আলোচনা করেছিলাম, যদিও অত্যন্ত গূঢ় রহস্য, তথাপি আপনারা যারা বাস্তবে একটু শ্রবণ করেছেন, কিছু উপলব্ধি করেছেন কীভাবে সৃষ্টি, কীভাবে সৃষ্টি এক্সপ্যানশন হয়, সৃষ্টি কীভাবে প্রকাশ হয় ফুল ফ্লেজে, আবার যখন সম্পূর্ণরূপে সৃষ্টি ধ্বংস হয়ে যায়, তখন সবচেয়ে শেষের যে কারণ, সে কারণটা তার পরের কারণে সাবমার্জ করে মিলে যায়, তারপরের কারণটা আবার তারপরের কারণে সাবমার্জ করে মিলে যায়, তারপরের কারণটা আবার তারপরের কারণ, এইভাবে করতে করতে সাবমার্জ করতে করতে গুটিয়ে ফেলে। যেমন আপনারা ছাতা গোটান, ছাতা গোটানোর সময় গিয়ে এইটুকু ছাতা হয়ে যায়, ব্যাগে ঢুকে গেল, আবার ওটাকে বড় করলে এত বড়। সেরকম সমস্ত সাবমার্জ করতে করতে একেবারে বীজ রূপে বাস সৃষ্টি ভ্যানিশ, কোথায় গেল সৃষ্টি? বীজ রূপে ভগবানের মধ্যে সন্নিহিত হয়ে গেল। আবার ভগবানের যখন ইচ্ছা হবে, তখন ভগবান এই সৃষ্টিকে জগতের সামনে প্রকাশ করবেন। অনন্ত জীবরাশি কখনোই অন্য কোনো রাস্তা নাই, অনন্ত জীবরাশি এভাবে চলছে। যাই হোক, আমরা আলোচনা প্রসঙ্গে কালকে বলেছিলাম কীভাবে সৃষ্টি প্রকরণ হয়েছিল, হয়ে গিয়ে শেষে আমি আলোচনা কালকে শেষ করেছিলাম যে সমস্ত আধিকারিক দেবতারা সবাই মিলে বলছেন, ভগবান আমরা কাজ চালাতে পারছি না। বলে কেন? সব তো দিয়ে দিয়েছি তোমাদের, সব তো দিয়েছি, সব তো উপকরণ তোমাদের দেয়া হয়েছে। বলে হচ্ছে না। কেন হচ্ছে না? তা বলতে পারো, হচ্ছে না, সৃষ্টি আমরা এগোতে পারছি না। এক সহস্র বছর দিব্য জলের মধ্যে এই ব্রহ্মাণ্ড ডুবেছিল, এক সহস্র বছর দিব্য জলের মধ্যে নিমজ্জিত ছিল। পরমাত্মা অদৃষ্ট কর্ম প্রকৃতি অবলম্বন করে তাকে সচেতন করেছেন, তারপর সেটাকে উপযুক্ত স্থানে বিন্যাস করেছেন। অনেক কথা আপনারা শুনবেন, বরাহদেবের কথা ইত্যাদি, ভগবানের এই যে বিরাট রূপ তার বিভিন্ন বিন্যাসের কথা আমি কিছু আলোচনা করেছিলাম। এই কোটিদেশ থেকে নিম্ন যেসব অঙ্গগুলো আছে তাতে নিম্ন লোকগুলোকে কল্পনা করেছে, অতল বিতল তলাতল সুতল মহা, এই যে নিচের লোকগুলো কল্পনা করা হয়েছে। আর কোটিদেশ থেকে ওপরের দিকে সমস্ত ভূর ভুব স্ব মহ জন তপ সত্য এই উদ্যোগকে কল্পনা করা। বাস্তবিক পক্ষে এগুলো আপনাদের দার্শনিক আলোচনা মনে হলেও এগুলোর মধ্যে অবাস্তবতা কিছুই দেখতে পাচ্ছি না, কারণ সমস্ত রূপটাই তো ভগবানের রূপ। যেদিকে তাকাবেন যা যা মেঘগুলো দেখে মনে হয় ভগবানের চুল, মায়া দেখে চারিদিকে এই যে মায়ার রহস্য, জগ জনগণের এই যে মোহ, এটা দেখে মনে হয় ভগবান মুচকি হাসছেন। জনগণকে মোহ সৃষ্টিকারী মায়া ভগবানেরই একটা বিলাস, অপূর্ব হয় ভগবান মজা করছেন। অনন্ত জগৎকে নিয়ে ভগবানের এই একটা খেলা। আপনাদের মধ্যে যদি প্রশ্ন আসে কেন ভগবানের খেলা করছেন, কি দরকার, বলে এটার জবাব দেওয়া হবে না, এটার কোনো জবাব দেওয়া হবে না। যেটা মুসলিম কবি অনুভব করেছিলেন নজরুল ইসলামজি, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আন মনে তুমি খেলিছ, একদম এক্স্যাক্ট কথা। এই অনন্ত বিশ্ব নিয়ে ভগবান খেলছেন, কেন খেলছেন, খেলা করাটা তার স্বভাব। আর ভগবান চাইছেন আপনি তার খেলায় অংশগ্রহণ করুন। যখন আপনি সমস্ত এই সে পাগলামো ছেড়ে দিয়ে ভগবানের এই খেলাতে অংশগ্রহণ করতে রাজি হবেন, তখন ভগবান আপনাকে দলে নিয়ে নেবেন এবং তখন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কি বলে ভগবানের সঙ্গে আমরা যদি হারমোনাইজ করতে পারি তাহলে সব সমস্যা সমাধান, একটা মুহূর্ত লাগবে না, সমস্ত সমস্যা সমাধান হয়ে গেল। যত সমস্যা আমার জন্ম থেকে অনন্তকাল ধরে ছিল সমস্ত সমস্যাগুলোর ইনস্ট্যান্ট সমাধান হয়ে গেল, ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ব্যাস সলিউশন বেরিয়ে গেল। এই জন্য আমি চিৎকার করে বলি এই সমগ্র জগতে যত পলিটিক্যাল লিডার আছে, যারা আছেন লিডার, তারা যে বিশ্বে শান্তি আনাচ্ছে কিচ্ছু করতে পারবেন না, কোনো দিন কোটি জন্ম কিছু করতে পারবেন না। কিন্তু তারা যদি বিশ্বাস করেন শ্রী চৈতন্য মহাপ্রভুর উপর বাস্তবিকভাবে, তার যারা জনগণ আছেন তাদের উপর যদি বিশ্বাস করেন, তাদের সমগ্র জগতে এক্ষুনি সত্যযুগ আবির্ভাব হবে। কিন্তু কেউ তা করবে না, মায়ার এমনই প্রভাব তারা সেসব করবেন, তারা নিজ নিজ স্বতন্ত্রতা নিয়ে চিন্তা নিয়ে বিশ্বে জঞ্জাল সৃষ্টি করবে, ভজন রাজ্যেও বিভিন্ন জঞ্জাল সৃষ্টি করবে। যদি আপনাকে কেউ দীক্ষা দেয়, আপনি কাউকে গুরুরূপে গ্রহণ করেন, আপনার কমন সেন্স কী বলে, আপনার কমন সেন্সে কী কী দেখে আপনি গুরু হবে, গুরু করবেন? প্রথমে আপনি লক্ষণ দেখবেন যে শাস্ত্রীয় বিচার শুনেছেন, তার মধ্যে সেসব বিচার আছে কি না, গম্ভীর বিষয়। গুরুচরণ আশ্রয় মানে এটা পাগলপ্রান্তি নয়, এটা পাগল পাগলামও নয়, এদম করে ইচ্ছে হলো চল নিয়ে আসি, এটা নয়। অনন্তকাল ধরে ঘুরতে ঘুরতে যখন ভগবানের কৃপা হয় তখন লোক সেই সব জীব গুরু গ্রহণ করে। বাজারে বিভিন্ন রকম গুরুর কথা আমি সন্ধ্যেবেলা আলোচনা কিছু করব, এতে কোনো লাভ হবে না। কোনো গুরুপাদপদ্মের চরণে আপনি গুরুরূপে আশ্রয় করেছেন, তিনি আপনাকে দিব্য জ্ঞান দিতে পারলেন না, খালি বিষয়ের আলোচনা করলেন, বিষয়ে কী করে আপনার পরিপুষ্টি হবে, আপনি আনন্দে থাকলেন, এক বিন্দু অনুভব হলো না, তাহলে সে গুরুচরণ আশ্রয় করে কী হলো? আর তিনিই বা কেন দিলেন, তিনিই বা কেন দিলেন, কোন সাহসে দিলেন? যখন মহাপুরুষগণের কথা আপনি অমান্য করছেন তখন আপনি যত বড় র্যাঙ্কেই উঠুন আপনি সবচেয়ে বড় পানিশমেন্ট পাবেন। ভগবানের কথা হল শব্দে পরিচয় স্নাতম, যিনি শব্দব্রহ্ম পরব্রহ্মে নিষ্ণাত, গুরু যেসব লক্ষণ ভগবান বলে দিয়েছেন সেগুলো আপনি বুঝলেন না, আর উনিও আপনাকে ঠকাবার জন্য দীক্ষা দিয়ে দিলেন, তা আপনিও নিয়ে নিলেন। এতে জগতে কি কোনো মঙ্গল হলো কি অমঙ্গল হলো? জগতে অমঙ্গল বাড়ল, কিছু তিলকমালাধারী কণ্ঠে মালাধারী কিছু জঞ্জাল তৈরি হলো, সে নিজেকে অত্যাচার করবে আপনার সঙ্গে, তা তো দিব্য জ্ঞান হয় না। এইভাবে আমাদের সমস্ত ভজন রাজ্য সমস্ত বিনাশপ্রাপ্ত হওয়ার দিকে যাচ্ছে, যদিও বিনাশপ্রাপ্ত হবে না, ভগবান আছেন, ভক্তিবিনোদ ধারা কখনোই অবরুদ্ধ হবে না, থাকবে। কিন্তু বাহ্য দৃষ্টিতে মনে হচ্ছে একটা বিরাট বিপর্যয় উপস্থিত হয়েছে, বিভৎস অবস্থা, কাউকে বললে কোনো কথা শুনবেন না, তারা নিজ নিজ রাস্তা অনুযায়ী চলবেন, ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ এইসব বিচার তার মুখে করবে, একটু আরতি করে দিলেন, রথযাত্রা বার করলেন, কিন্তু বাস্তবিক পক্ষে তারা হৃদয় থেকে প্রভুপাদকে, তারা যদি বলেন যে আমরা গ্রহণ করেছি, আমি বলে আসো কে কে গ্রহণ করেছে আমার সামনে আসো, শালগ্রাম ছৌ, তুলসী গঙ্গাজল শালগ্রাম ছৌক, শুয়ে প্রতিজ্ঞা করো, চিৎকার করে বল আমি গ্রহণ করেছি, দুদিনের মধ্যে হাতে কুষ্ঠ হয়ে যাবে, মিথ্যে কথা বলতে পারবেন, সাহস নেই। আন্দোলন আমার বিরুদ্ধে করতে পারে, চেঁচামেচি করতে পারে, উনি এরকম ধরনের কেন কথা বলেন, আমি কথা বলি না, আমি বন্দনা করে বসি, ভগবান বলান আমি বলি, আমার কোনো স্বাতন্ত্রতা নাই। এখানে আলোচনা প্রসঙ্গে দেখলাম সৃষ্টির রহস্যতে কীভাবে সৃষ্টি হলো, কিন্তু যখন সমস্ত আধিকারিক দেবতারা বলছেন আমরা সৃষ্টি করতে পারছি না, বিরাট ঝামেলা হচ্ছে এই কি, তখন ভগবান বললেন কেন পাচ্ছ না, বলে আমরা তা বলতে পারছি, সৃষ্টি হচ্ছে না, এগোচ্ছে না। ভগবান তখন সবই জানেন, তিনি তখন সমস্ত এই বিষয়গুলোর মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে পড়লেন। কালকে উদাহরণ দিয়েছেন যে চিনির যেমন নুনকে জলে গুলে দিলে ঢুকে যায়, ভগবান স যদিও সব ব্যাপারে অন্যায় ব্যতিরিকভাবে ভগবান সব সর্বভূতে বিরাজমান রয়েছেন, বিশেষভাবে তিনি অনুপ্রবিষ্ট হয়ে যে যে বস্তুগুলোর সঙ্গে একের সঙ্গে অপরের কোঅপারেশন কোয়ালিশন, আপনারা কোয়ালিশন বলেন, কোয়ালিশন সরকার, এখানে কোঅপারেশন কথাটাই ভালো। কোঅপারেশন কোঅর্ডিনেশন যেই হলো সঙ্গে সঙ্গে সৃষ্টি আবার ধাক্কা ধাক্ক করে এসে থাকলো। এতক্ষণ পর্যন্ত সমস্ত বস্তুগুলো ছিল কিন্তু আইসোলেটেড, তারা ভগবত সম্বন্ধে একের সঙ্গে অপরের সম্বন্ধ জানতে পারে নাই, একে অপরের সঙ্গে কোঅপারেশন কোঅর্ডিনেশন করেন নাই, করতে পারেন নাই। যে মুহূর্তে ভগবানের সেই সব বস্তুগুলোর মধ্যে ইফেক্টিভভাবে কেপা শুরু করে দিলেন, সঙ্গে সঙ্গে এক বস্তু আরেক বস্তুর সঙ্গে কোঅপারেশন শুরু হয়ে গেল একে অপরের সঙ্গে, এবং সৃষ্টি সুন্দরভাবে এগোতে থাকল। একটা উদাহরণ আমি পূর্বেও দিয়েছি, এখানে না দিলে অন্য অন্য স্থানে, বলে উদাহরণটা কেমন, বলে একটা বিরাট ফ্যাক্টরি সেট আপ হয়েছে, বিরাট একটা ফ্যাক্টরি সেট আপ হয়েছে, কোনো একটা প্রোডাকশান হবে সেখানে, আর প্রোডাকশান হতে গেলে যত র মেটেরিয়াল দরকার এক মাসের, এক মাসে যতটা র মেটেরিয়াল দরকার সব রাখা আছে গোডাউনে, এবং যত ফ্যাক্টরি ম্যানেজার থেকে আরম্ভ করে ফ্যাক্টরি ডিরেক্টর, ফ্যাক্টরি ম্যানেজার, ফোরম্যান, যত লেবার কাজ করবেন সমস্ত সব রেডি, সবাই অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, মেশিনও রেডি, কলকব্জা সমস্ত রেডি, কিন্তু কোনো প্রোডাকশান হচ্ছে না, জগতের লোক এই ফ্যাক্টরিটাকে কোনো মূল্য দিচ্ছে না। বলে কেন, বলে সবই আছে কিন্তু প্রোডাকশান হচ্ছে না, আর এই প্রোডাক্টটা মার্কেটে যাচ্ছে না, প্রোডাক্ট তৈরি হচ্ছে না, খালি ফ্যাক্টরিটা আছে। বলে মারা সব আছে, ফ্যাক্টরি ম্যানেজার থেকে আরম্ভ করে ফ্যাক্টরি ডিরেক্টর, ফ্যাক্টরিতে যে কাজ চালাবে বিভিন্ন ডেলিগেশন অব অথরিটি সব দেওয়া আছে, তুমি এটা করবে, ফোরম্যানকে বলা আছে তুমি এটা করবে, এই এই করবে সব বলা আছে, কিন্তু সব ইউজলেস হয়ে বর্তমানে ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে রয়েছে। কী জন্য, বলে এই কারণে যে ফ্যাক্টরির মধ্যে সব কিছুর মূল সেইটিই নেই। বলে সেটা কি, বলে কারেন্ট নেই, যেই কারেন্ট চলে এলো সঙ্গে সঙ্গে এবার ফ্যাক্টরি চালু হয়ে গেল, চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রোডাকশান মেশিন চলতে আরম্ভ করলো, সব লেবারগুলো সব এনগেজ হয়ে পড়লো, র মেটেরিয়াল চলে আসছে, লেবার নিয়ে আসছে মেশিনে দিচ্ছে, সেখান থেকে র মেটেরিয়াল থেকে প্রোডাকশান বেরোচ্ছে, প্যাকিং হয়ে মার্কেটে চলে সব হয়, কিন্তু ওই কারেন্টটা ছিল না বলে প্রাণ ছিল না ফ্যাক্টরিটার মধ্যে, কোনো মনে হচ্ছে কোনো প্রাণ নেই, ইউজলেস। ঠিক সেরকম এই কারেন্টটাকে কিন্তু চোখে দেখা যায় না, এর আবার কেমন বস্তু দেখি, লাল কি নীল দেখা যায় না, একটা শক্তি, অদৃশ্য শক্তি, তার বিরাট ক্ষমতা। ঠিক সেরকম এই ভগবানের এই যে উপস্থিতি, তিনি যে ঢুকে পড়লেন শক্তিরূপে এবং বিন্যস্ত করলেন সব কিছুকে, হারমোনাইজ করলেন, সঙ্গে সঙ্গে সব সৃষ্টির বিভিন্ন রকম শুরু হয়ে গেল। ষষ্ঠ অধ্যায় আমি বেশি দেরি করব না, কাজে আজকেই আমাকে তৃতীয় স্কন্ধে না প্রবেশ করলে কিছুতেই হবে না। ষষ্ঠ অধ্যায়তে ব্রহ্মা নারদ প্রশ্ন করেছিলেন, নারদের প্রশ্নের উত্তরে, নারদজি মহারাজের প্রশ্নের উত্তরে আমাদের ব্রহ্মাজি এত সমস্ত উত্তরগুলো দিচ্ছিলেন, আমি কালকে সেগুলো জানিয়েছি। যারা ট্র্যাক হারিয়ে ফেলবেন তারা শ্রবণ করেন নাই, যারা ট্র্যাক হারিয়ে ফেলছেন সুন্দর কী হলো হঠাৎ কোথা থেকে নারদ এলো, তারা শ্রবণ করছেন না, আমি এইটি ধরে নেব। কালকে বলা হয়েছিল নারদজির প্রশ্নের উত্তরে ব্রহ্মা এইসব উপদেশগুলো করছিলেন, ব্রহ্মা বলেছেন আমার শুধু না সমস্ত লোকপাল অনন্ত ব্রহ্মাণ্ডের পেছনে এক বিরাট একজন উপস্থিত রয়েছেন, সে হল পরাত্পর অখিলেশ্বর ভগবান, যে ভগবানের মায়ায় মোহিত হয়ে লোকে ভাবে আমি হচ্ছে মালিক, আমি মালিক নয়, আমি গোলাম, ভগবানের আদেশ পালন করছি। কিভাবে তিনি কৃপা পেলেন এ প্রসঙ্গও আমরা আসব শিগগিরই আলোচনা করতে করতে, ব্রহ্মা কীভাবে কৃপা পেলেন, ব্রহ্মা কে, কোথা থেকে এলেন, সব উত্তর পাওয়া যাবে। এখানে ব্রহ্মা বিরাট পুরুষের কল্পনা করেছেন, বিরাট পুরুষের বিভিন্ন রকম বিরাট পুরুষের বর্ণনা, তার নখ চুল রোমাবলী কোনটা কোনটা সব বিরাট পুরুষের এখানে বলছেন, বিরাট পুরুষের বিভূতি বর্ণন করেছেন, বিরাট পুরুষের বিভিন্ন বিভূতি বর্ণন করার পর ব্রহ্মাজি ভগবানের কাছে, এই ব্রহ্মাজি শ্রী নারদজির কাছে ভগবানের লীলাবতারের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করে, লীলাবতার বিভিন্ন কখন কেরাম হয়েছিল সেই সব ব্যাপারগুলো তিনি বর্ণনা করেছেন। লীলাবতার অনেক লীলাবতার আছে, অনেক লীলাবতার আছে প্রচুর। এই লীলাবতারের মধ্যে আমি দুই একটার উদাহরণ দিচ্ছি। নারদ সেই অনন্ত পুরুষ যখন সর্বযজ্ঞময় শুকর রূপ ধারণ করিয়া পৃথিবীকে উদ্ধার করবার জন্য উদ্যোগ হলেন, তখন সাগর মধ্যে প্রসিদ্ধ দৈত্য হিরণ্যাক্ষ উপস্থিত হলে লড়াই উপস্থিত হয়। লীলাবতার সব বর্ণনা করছে। প্রজাপতি রুচির ঔরসে আকুতির গর্ভে সুযোগ্য নামে ভগবান জন্মগ্রহণ করেন। পরে তিনি নিজ পত্নী দক্ষিণার গর্ভে সুষন সুষম প্রভৃতি শ্রেষ্ঠ দেবগণের জন্মগ্রহণ দিয়েছিলেন। আর অনন্তর তিনি ত্রিলোকের মহা মহতী পীড়া হরণ করলে তার মাতামহ স্বয়ম্ভূ মনু তার নাম রেখেছিলেন হরি। এইভাবে কর্দম ঋষির ঘরেতে, কর্দম প্রজাপতি তার ঘরেতে তিনি জন্মেছিলেন। মাকে জননীকে ব্রহ্মবিদ্যা উপদেশ করেছিলেন, সাংখ্য জ্ঞান ইত্যাদি। এইভাবে দেখা গেল প্রচুরভাবে ধীরে ধীরে বিভিন্ন রকম ভগবানের লীলা অবতারের বর্ণনা করেছেন, লীলা অবতারের বর্ণনা করছেন, বামন অবতারে কী হয়েছিল আদি বিভিন্ন রকমভাবে। ভগবানের এই ধরনের বিভিন্ন ধরনের লীলা অবতারের বর্ণনাগুলো করা হয়েছিল। অনেক লীলা অবতারের বর্ণনা করার পর এবার ধীরে ধীরে রাজন বলছেন, পরীক্ষিত মহারাজন, আহা, শিল রাজা পরীক্ষিত সুখদেবকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, দেবর্ষি নানদ গুণাতীত ভগবানের গুণ কীর্তনে নিয়োজিত হয়ে যে যে ব্যক্তির নিকট যে প্রকারে অদ্ভুত বীর্য হরির তত্ত্ব বলেছিলেন, হে তত্ত্বশ্রেষ্ঠ, আমি তা অবগত হতে অভিলাষ করি। নারদজি মহারাজ পরীক্ষিত মহারাজ বললেন সুখদেব গোস্বামীজিকে, নারদজি মহারাজ যেভাবে গুণাদিত ভগবানের গুণকীর্তনের যে সুযোগ পেলেন সেই গুণকীর্তন কার কাছে কেমন কেমনভাবে করেছিলেন এসব আমার জানার ইচ্ছা। কারণ হরে অদ্ভুত বীর্যস্য কথা লোকোশ মঙ্গলা কথয়স্য মহাভাগ যথা অহম অখিলাত্মনি কৃষ্ণে নিবেশ্য নিঃসংযম মনস্তখে কলেবরম। হরের অদ্ভুত বীর্যস্য কথা লোকোশ মঙ্গলা, ভগবানের কথা বীর্য কীর্তন অনন্ত লীলা এর মধ্যে যা শক্তি আছে জগতের মঙ্গলের এটা হচ্ছে আধার। ভগবানের কথা ছাড়া জগতে কোনো দিন মঙ্গল হয় না। এমনকি আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছিল না, রক্তের পর রক্ত চলে যাচ্ছে, এখন তো সবাই ল্যাজ নাড়ছে কত কিছু, কিন্তু যারা রক্ত দিয়েছেন তারপরেও স্বাধীন হচ্ছিল না। তখন বল্লভভাই প্যাটেল এবং গান্ধীজি গোবর্ধনে এসেছিলেন, এসে সিদ্ধ মহাত্মা পিয়াসরণ দাস বাবাজি মহারাজের ভজন কুটিয়ে এসে সাষ্টাঙ্গ দণ্ডবোধে এরকম কাতর ভয় পাত, তিনি কথা বলেন না কারোর সঙ্গে। মহারাজ ভজনশীল, তিনি বাবা বিশেষ কথা বলেন না। যখন জানতে পারলেন কোন বিশেষ উদ্দেশ্যে এসছে, ইশারা করলেন কী জন্য এসছেন, বলে একটা কথা জানতে এসছি আপনার কাছে। বলে কি, ভারতবর্ষে কি স্বাধীন হবে না? তিনি বললেন হ্যাঁ হবে, কীর্তন করুন, যান কীর্তন করুন। এদের মধ্যে যে দুজনের নাম আমরা বললাম তারা কীর্তনের অর্থটা কি কতটা বুঝলেন তারাই জানে। অবশ্য কীর্তনের আভাস হলেও একটা লাভ হয়, সেই কথা আমরা বলেছি। এখন সেই কীর্তন করলেন, কীর্তন করার পর তারপর এইসব দেখছেন। বাস্তব কীর্তন হলে আরও অনেক উন্নতি হতো, বাস্তব কীর্তন হয় নাই। যাই হোক, যে কোনোভাবে দেশ স্বাধীন হয়েছে, তাই জন্য আমরা যা খুশি করতে পারি। দেশ স্বাধীন হলে যা খুশি করা যায়, যার যা ইচ্ছে, সে নেতারাও করতে পারেন, প্রজারাও করতে পারেন, যা খুশি তাই। এটাকে বলে স্বাধীন হওয়া, সভ্য জগতের নাগরিক আমরা। যাই হোক, এখানে বলছেন ভগবানের মঙ্গলময় কথা, আর দয়া করে এক কাজ করুন, এই কথাগুলো আমাকে বলুন, যাতে আমার শরীর ত্যাগ করার আগে এইসব কথাগুলো শুনে। কৃষ্ণে নিবেশ্য নিঃসঙ্গম মনস্ত্যাক্ষে কলেবরম, ত্যাক্ষে মানে ত্যাগামি, আমি ত্যাগ করব। কৃষ্ণে মনোনিবেশ করে আমি আমার শরীরটা যেন ত্যাগ করতে পারি, অন্য কোনো চিন্তা যেন না আসে, মশগুল হয়ে কৃষ্ণেতে আবেশ হয়ে যায়। কারণ নেশা, একটা নেশাগ্রস্ত ব্যক্তি যেন পাটাকে কোথায় ফেলেন, নেশা হলে বোঝা যায় না। সেরকম যারা ভক্তি রসের নেশা করেছেন, তারা চলতে ফিরতে যেখানে যেখানে যাচ্ছেন, চলছেন ফিরছে, যেন নেশা হয়ে রয়েছে, যেন সবই দেখছেন, কিছু দেখছেন না। নেশাগ্রস্ত মানুষ, ভক্তিরসে আপ্লুত যেসব মহাজনরা আছেন, তারা জগতের কিছুই দেখেন না। যত কেচ্ছা কেলেঙ্কারি জগতে কাগজে বেরোচ্ছে, কিছুই দেখেন না ওরা, তারা ডুবে থাকেন। যদি তা না হতো, তারা ভগবানের ওরকমভাবে গুণকীর্তন করতে পারতেন না। অ্যাবজর্বিং, টোটালি অ্যাবজর্বিংভাবে ভগবত চিন্তানে ডুবে যাওয়া, ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব, গল্প কথা নয়। কোটি কোটি জন্মের সৌভাগ্যেতে এই সৌভাগ্য যদি কাউর জীবনে হয়, তার চরণ ধরে আমি মাথাতে নিতে চাই। কাউ যদি হয়, সেই তো সাধু। সাধু সাজলেই তো সাধু হয় না। রাবণও সাধু সেজেছিলেন, পরে স্ত্রী হরণ করতে গেছিলেন, টাকা পয়সা বাড়ি ঘর লুট করেছিলেন। আমারও জীবনে অনেক কিছু সবাই লুট করে নিয়ে গেছেন, আমি তার জন্য কোর্টে কেসও করিনি, কিছুই করিনি, আমি হেসেছি, বালি হয়েছি, আপদ গেছে, লুট করে নিয়েছেন না বলে, মিথ্যে কথা বলে, প্রবণ বঞ্চনা করে সব লুট করে নিয়েছেন, বালি হয়েছে। যত লুট করে নেয় ততই তো সুবিধে, কী বা আছে আর কী বা লুট করবে। যাক, এইভাবে রাজন বলছেন নিজের অভিজ্ঞতার কথা, নিজের অনুভবের কথা। শৃণ্যত শ্রদ্ধা নিত্যম গৃণতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশ্বতে হিদি। কে বলছেন? বলছেন শিষ্যরূপে যিনি যিনি নিজেকে পরিচয় দিয়েছেন, সেই পরীক্ষিত মহারাজ। কার কাছে? সুখদেব গোস্বামীর কাছে। সুখদেব গোস্বামী গুরুরূপে গ্রহণ করি। একটা কথা কান খুলে জেনে রাখুন, যিনি বাস্তবিক শিষ্য হয় তিনিই হচ্ছেন বাস্তবিক গুরু। এই আবার কেমন কথা! যিনি বাস্তব শিষ্য হতে পেরেছেন তিনিই বাস্তব গুরু। কারণ শিষ্যত্ব স্বীকার করা হতে চারটিখানি কথা না। যিনি বাস্তব, এই সব কথা কোনো জায়গায় আলোচনা হবে না, হচ্ছে না, হবে না, গোপন কথাগুলো করলে নিজেদের দোষগুলো ধরা পড়ে যাবে। আমি যে লোক ঠকাচ্ছি এটা ধরে ফেলবে লোকে, ওই জন্য এগুলো বলা হবে না, উপর ওপর বলে যাও, এইসব গোপন কথা বলা হবে না। যে বাস্তব শিষ্যত্ব গ্রহণ করেছে, তার লক্ষণ, গুরুদেবের সিদ্ধান্ত, চিন্তা, চেতনা, চরিত্র, স্বভাব সব তার মধ্যে আসবে, সরলতা সব আসবে। যদি না এসছে, জগতের সমগ্র লোক যদি তার পা ধোয়ায়, মালা পড়ায়, সেক্ষেত্রে ভগবান উপরে কাঁচকলা দেখাবে, বলে কাঁচকলা খা যা, বোকা বানানো আপনাদের সোজা। এই যারা তত্ত্ববিদ পুরুষ তাদেরকে বোকা বানাতে পারে না কেউ, ওই জন্য রেগে যায়, ওনাকে কেন বোকা বানাতে পারলাম না, ওনারা কেন এই সাধুর উপর রেগে গেল, বলো সবাইকে বোকা বানালাম, ওনাকে কেন পারলাম না, এই ওনাকে বোকা বানাতে পারলাম না কেন, এই জন্য রেখে গেল। ওরা যদি বোকা বানাতে পারত তাহলে কিন্তু রাখত না সবাইকে, যেমন বোকা একেও বানা ভালোই হয়েছে, বাহ ইনিও ভালো সাধু, আমিও ভালো সাধু। রাবণ লুট করেছিল, রাবণ লুট করে তার পরিণতি কী হয়েছিল, কী কী লাভ করেছিল রাবণ? রাবণ তো অনেক বাহাদুরি দেখালো, রাবণ তো অনেক বাহাদুরি দেখালেন, কিন্তু রাবণের আলটিমেট গেইনটা কী? আমরাও তো আমাদের জীবনে অনেক কিছু বাহাদুরি দেখাই, আমাদের বাহাদুরি দেখাবার পর, সমগ্র জীবন বাহাদুরি দেখাবার পর কেউ যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য নেট আউটকাম, এর থেকে তুমি কী পেয়েছো, সার কী পেলে, সমগ্র জীবন যে কাটালে, ছোটো থেকে খেললে, তা ভক্তিবিনোদ ঠাকুর এগুলো কীর্তন করেছেন, কমে দিনে দিনে বালক হইয়া খেনিনু বালক শ্রমে, তারপর আস্তে যুবক হলে, তারপরে কর্মপ্রেরণা পেলে, কর্ম করলে, বিবাহ করলে, সন্তানাদি সবই হলো, বাট হোয়াট ইজ দ্য নেট আউটকাম। যদি কেউ প্রশ্ন করে যে এর থেকে তুমি নেট কী পেয়েছো, আসল সার তোমার নেট গেন কী, কী উত্তর দেবে তুমি? মরবার আগে কেউ যদি প্রশ্ন করে তুমি কী পেয়েছো, কী নিয়ে যাবে, কী প্রশ্নের উত্তর দেবে? ওই জন্য যিনি শিষ্যরূপে পরিচয় দিয়েছেন পরীক্ষিত মহারাজ, যিনি আজকে এই অনুভবের কথাটা বলছেন গুরু কৃপাতে, আজকে তিনি শিষ্যরূপে পরিচয় দিয়েছেন। আবার আমাদের মহারাজনরা বলেন আমি শিষ্য আর যোগ্য নয়, এমন ভাই দৈন্য করেন, কিন্তু তারাই বাস্তব শিষ্য। তাহলে এই পরীক্ষিত মহারাজ আজকে তিনি শিষ্য বলে পরিচয় দিল আমাদের সমস্ত জগৎবাসীর কাছে, তিনি আজকে গুরু। পরীক্ষিত মহারাজ কোনো শিষ্য নয়, শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বলে আজকে পরীক্ষিত মহারাজ হলেন গুরু, আমাদের সবাইকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা বলতে, ওই গুরুদেবের অনুভবগুলো তার মধ্যে ডাইরেক্টলি ট্রান্সলেটেড হয়েছে, সঞ্চারিত হচ্ছে, তার জন্য এই কথা বলতে বসেছেন তিনি, শূন্যতঃ শ্রদ্ধায়া নিত্যম ঘৃণতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। এটা তো অনুভবের কথা, যদি আপনি শ্রবণ করতে থাকেন শূন্যতঃ শ্রদ্ধায়া নিত্যম, যদি শ্রদ্ধার সঙ্গে ভগবানের গুণকথা শ্রবণ করতে থাকেন, এই কথাগুলি যদি তোলা থাকে আপনার জীবনে অজস্র কথা, হাজার হাজার কথা, তাহলে হাজার হাজার কথা আপনি শুনতে থাকুন, রোজ মনে হবে নতুন, কেন তো মনে রাখতে তো পারবে না, অত ক্ষমতা নাই, তাহলে রোজই নতুন মনে হবে, অজস্র কথা, হাজার হাজার কথা, সমস্ত হাজার হাজার কথা কত হারিয়ে গেছে, সেগুলো তোলা হয়নি। তাহলে অজস্র এই কথা যদি নিত্য শুনবার আমার সুযোগ থাকে, সকালবেলা উঠি যে কাকের মতো ক্যা কা কা কা দেবেন সঙ্গে, সকালে উঠেই কথা বলতে আরম্ভ করি, আমার তো হাসি লাগে, কথা বলাটাই আশ্চর্য লাগে আমাকে, যত চুপ করে থাকা যায় মন ইশারায় কাজ হবে, আর সবই তো চেতনা আছে, যখন চেতনা থাকলে চেতনার উদ্বোধন হবে, তখন কি বলতে হবে নাকি, সব তো এমনিই হবে। আমাকে যদি কেউ সুযোগ করে দেয় আমি আমার নিজে সব কিছু করে নেব, কোনো কিছুর বা কারো, এমনকি যদি বলে কেউ আপনি যে জলপান করেছেন পাত্রটা পাতায় তো জলপান পাত্র, আমার ওটাও ভয় লাগে, কেন ওই পাত্রটা ধুতে গিয়ে যেখানে সবাই মাটি নেয় এঁটো এঁটো মাজবার জন্য, যদি ওই মাটিতে রেখে দেয় তা গেল আমার, অত তো আমি বলতে পারবো না, এগুলো তাদের মাথায় আসবে না, তাহলে আমার সর্বনাশ হয়ে গেছে, তাহলে আমার আলাদা বাসন কী দরকার ছিল, এগুলো বোঝেন। সেই জন্য সূক্ষ্ম বিচার বিবেচনা এগুলো কথা বলে হয় না, গুরুদেব কি আমাদের সবসময় উপর থেকে জানিয়ে দেবেন এটা কর এটা কর, গাধাকে যেমন মারে পিঠে মারলে এবার গাধা তখন চলে, এবার মারলো পিঠে ভারী দিয়েছে এবার ঠিক হলো, এবার আমার ভালো লাগছে। এই জন্য স্বাস্থ্যকাররা আমাদেরকে বলেছে সংসারের যে ভার বহন করে এসব গাধা আমাদেরকে গালাগাল দিয়েছে, আপনাদের না আমাদেরকে, এরা সংসারে এইসব বহন করছে, ভগবানের চিন্তা তো করে না, এরা হচ্ছে গাধা, গাধা যেমন পিঠে একটু ভারী দিলে আর পিঠে চাবুক দিলে ভালো চলে, সেরকম এইভাবে চলছে। বাস্তবিক পক্ষে যারা প্রতিষ্ঠিত, যারা গুরুচরণে স্থান পেয়েছেন, তাদেরকে গুরুদেব বলতে হয় না, নিত্য জগৎ থেকে প্রেরণা দেয় এখন এটা কর, এক ওরা এখন তোর সঙ্গে শত্রুতা করছে, ছেড়ে দে, কিচ্ছু করিস না, কেটে পড়, অন্য সেবা শুরু কর, কি ও যত ওরা শত্রুতা করবে তত এমনি দেখবি, আরে যত শত্রু কিছু হচ্ছে না, একটা একটা করে রাস্তা খুলে যাচ্ছে, ওরা চেষ্টা করবে সব রাস্তাগুলো ব্লক করে দাও, কোনো জায়গায় যেন এনার এইসব হরিকতা না হয়, ওখানে যেন এইসব না যায়, এখানে ওনার বই যেন বিতরণ না, সব বন্ধ করলো, দেখা যায় অন্য অন্য সব রাস্তা খুলে যাচ্ছে, কোথায় বড় বড় লেভেলে সব লোক তার সঙ্গে সব চলছে। ভগবান যেখানে মহারাজ সাহায্য করে সেখানে কাউর বাবার ক্ষমতা আছে কিছু করে, সাক্ষাৎ ভগবান যেখানে বলছে তুই এগিয়ে যা আমি আছি, কার ক্ষমতা আছে তাকে বাধা দেবে, কেউ পারবে। অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেখানে পেছনে সাহায্য করবে নিত্যানন্দ, সাক্ষাৎ হবে, যে তার পেছনে যাবে ধ্বংস হয়ে যাবে, যে যে তার বিরোধিতা করবে তার কেউ বাঁচবে না, তাদের লাইফটাকে ডায়েরিতে লিখুন, যদি বাঁচে তা আমার নাম বদলে নাম রাখবেন, যারা যারা ওনার বিরোধিতা করবে সব শেষ হয়ে যাবে। গোপনে ব্যবিচার করবে, বিভিন্ন টাকা পয়সা নিয়ে কেটে পড়বে, বিভিন্ন অত্যাচার, সাধুরূপের লোকটা এরকম করবে। আমি এটা কালকে কাল না পরশু দিন শাস্ত্র আলোচনা বলছেন, শূদ্রাহা শূদ্রাহা প্রতিগ্রহী শান্তি তপবেশ উপজীবিনহা। শূদ্রগুলো সাধুরূপেশ ধারণ করে এবার তপবেশ উপজীবিনহা, তার বলে আমি তপস্বী, দিন আমাকে কিছু দিন আমি খাব। শূদ্রাহা প্রতিগ্রহী শান্তি তপবেশ উপজীবিনহা। আর অধর্মজ্ঞা ধর্মম বাক্ষন্তি, অধর্মজ্ঞা অধীরুর উত্তম আসনম, যিনি একেবারে অধর্মের পথে চলছেন টোটালি, হি ক্যান নট প্রুভ, সে প্রমাণ করতে পারবে না যে আমি ধর্মের পথে রয়েছি, যত লড়াই করুক যত কেস করুক কিচ্ছু করতে পারবে না, প্রতি পদে সে অধর্মের পথে চলছে, যে সমাজের পথে প্রমাণ করবে আমি বড় আছি বড় মালিক আমি, কেন শাস্ত্র আগে থেকেই জানে, সেই জন্য আগে থেকে জানিয়ে দিয়েছে। ধর্মম বাক্ষন্তি অধর্মজ্ঞা অধীরুর উত্তম আসনম, উঁচু আসনে বসে তিনি অধর্মজ্ঞ, অধর্ম জানেন তিনি, ধর্ম জানেন না, কি ধর্মের কথা লেকচার দিয়ে যাচ্ছেন, তোমরা এভাবে চলবে, এভাবে জীবনযাপন করবে, এভাবে ভজন করবে, আরে তুমি নিজে করো আগে, তারপর উপদেষ্টা করো। আমাদের মহারাজ আছেন পাঞ্জাবে, তিনি খুব মজা করে একটা গল্প বলতেন, ওটা খুব সুন্দর, শাস্ত্র থেকেই কোথাও পেয়েছেন। বলছেন একটা তোতা পাখি, তোতা পাখিকে তার মালিক সুন্দর শিখিয়ে রেখেছে, বললে এই বাড়িটা হচ্ছে ফরেস্ট রেঞ্জের অর্থাৎ জঙ্গল প্রায়, সেইখানে জঙ্গলের মধ্যে বাড়িটা সুন্দর বাংলো বাড়ি, ওর বারান্দায় তোতা পাখিটা রাখা রয়েছে, তোতা পাখিটাকে শিখিয়ে রয়েছে, বলছেন দেখ এখানে শিকারি লুকিয়ে লুকিয়ে আসে, ওই জন্য রেঞ্জ অফিসার ওকে শিখিয়ে রেখেছে, ওরই পাখিটা, বলছে এখানে ওকে পাখিটাকে শিখিয়ে রেখেছে কি, বলছেন প্রত্যেকটা প্রাণীকে সাবধান করার জন্য ও শিখিয়ে রেখেছে কি, বলছেন শিকারি আসবে খুব সাবধান তোমরা, যখন তখন ধরে নিয়ে যাবে জানো, একমাস শিখিয়ে রেখেছে শুন। আর পাখিটা তো ওই কথাগুলো মুখস্থ করে রেখেছে, কিন্তু ওটা প্র্যাকটিক্যালি কী ওটা তো আর জানে না, শব্দটা জেনে রেখেছে, শব্দটা মুখস্থ, যত সব পাখি এদিক ওদিকে আসে তাদের ভাষা সেরমভাবে যত আসে, এই শিকারি আসবে তোমাদের ধরে নিয়ে যাবে সাবধান সব চালাও, এরকমভাবে বলে, শিকারি আসবে ফাঁদ পাঁদবে তোমাদের ধরে নিয়ে যাবে, আর পাখিটা খোলাই থাকে, পাখিটার ওরম বুদ্ধি নেই। একদিন একটা শিকারি এসে এমন একটা ভালো সুন্দর একটা ফাঁদ পেতেছেন যে ওটা না এসে পারে না, এত লোভনীয় জিনিস, তখন ওই পাখিটা কী করছেন ওখান থেকে চিন্তা করছেন যাবো কি যাবো না, করে লাপিয়ে শেষ পর্যন্ত আর লোভ সামলাতে পারেনি, আর মানুষ তো মানুষই লোভ সামলাতে পারে না, পাখি তো পাখি, লাপিয়ে গিয়ে ওই ফাঁদের মধ্যে পড়েছে, পড়ে খাঁচ আটকে গেছে ফাঁদে, ফাঁদে পড়ে গিয়ে ভেতর থেকে এবার চিৎকার করছে, বলে এই শিকারি আসবে ফাঁদ পাঁদবে ধরে নিয়ে যাবে, আরে মূর্খ তোকেই তো ধরেছে আগে, তুই আবার কাকে বলছিস, তোকে তো ধরে ফেলেছে, তুই আবার ওই খাঁচার ভেতর থেকে বলছিস, সেরকম হচ্ছে আমাদের অবস্থা, ভেতরে মায়ার বন্ধনে তো রয়েছে, অপরকে উপদেশ করবে কত বড় কলির যন্ত্রণা দেখুন। হেন বলছেন পরীক্ষিত মহারাজ শিষ্যের পরিচয় আমরা পাচ্ছি, কিন্তু বাস্তবিকভাবে তিনি সত্যিকারের শিষ্য বলেই আজ সুখদেব গোস্বামীর কৃপা তিনি লাভ করে আমাদের কাছে তিনি গুরু হয়ে গেছেন। বৃহৎ ভাগবতামৃত তিনি সনাতন গোসাই লিখেছেন, সনাতন গোসাই বলছেন পরীক্ষিত মা অতি স্বল্প সময়ের মধ্যে ভাগবতের অমৃত পরিবেশন করেছিলেন উত্তরা মাকে। যাই হোক, তাহলে এখানে বলছেন শৃণ্ণতঃ শ্রদ্ধেয়া নিত্যম ঘৃণতশ্চ সচেষ্টিতম নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। যদি ভগবানের কথা কীর্তন আনন্দের সঙ্গে আপনারা করতে থাকেন, উৎসাহের সঙ্গে, দেরি লাগবে না, ভগবান বলছেন নাতি দীর্ঘেন ন অতি দীর্ঘ ন ন অতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি, ভগবান হৃদয়তে বসে পড়বে, দেরি লাগবে না। ক কর্ণের বলছেন প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানম ভাব সরোরুহম ধনুতি সমলম কৃষ্ণম সলিলস্য যথা শরৎ, যথা শরৎ, শরৎকালে যেন জলকে এমনি ট্রিটমেন্ট করা বিশেষ দরকার পড়ে না, জল সমস্ত জলাশয় স্বাভাবিকভাবে নির্মল হতে আরম্ভ করে। এরকম একটা প্রকৃতির নেচারের গুণ শরৎকাল আলেই জলের মধ্যে যে সাসপেনশন, যেসব সাসপেনশনগুলো ছিল সেগুলো সিডিমেন্টেশন হয়ে তলায় আস্তে আস্তে পড়ে যায়, জল নির্মল হয়। কীরকম সুন্দর উদাহরণ দিয়েছেন, ভগবানের কথা কান দিয়ে তোমার প্রবিষ্ট হবে, হৃদয়ে গিয়ে নির্মল করবে হৃদয়ে থাকে, ভাব জাগ্রত করবে ভগবানের প্রতি, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানম ভাব সরোরুহম আর ধুনোতি সমলম, শত ময়লাকে বিধুনোতি সুহিত শতম, অন্য অন্য শ্লোকে বলেছেন। তো এখানে বলছে ধুনোতি সমলম কৃষ্ণ সলিলস্য যথাসর, অপূর্ব বিষয়। আর আরেকটা কথা জেনে রাখতে হবে, যেটা ভুল করলে হবে না, না ধৌত আত্মা পুরুষ কৃষ্ণপাদ মূলম নমুঞ্চতি, যাদের আত্মা যাদের হৃদয়টা ধৌত হয়ে গেছে, যাদের হৃদয়ে ভগবানের গুণকীর্তন গুণকাথা গুণগাথা শ্রবণ করতে করতে একেবারেই নির্মল হয়ে গেছে, তাদের আর কোনো চিন্তা নেই। কারণ কি বলছে, ধৌত আত্মা পুরুষ কৃষ্ণপাদ মূলম নমুঞ্চতি, তারা কৃষ্ণের চরণ কমল কেটে ফেললেও ছাড়বে না, ছাড়বে জড়ভরতজিকে এরকম কাটবার জন্য কাঠগোড়ায় দিয়ে দিয়েছে, এরম তুলেছে, এরম তুলেছে তরোয়ালটা, তখন আনন্দে বসে বলছে কিছু বলে না, হ্যাঁ গো আমি কী করেছি আমি কাটবে কেন, কিছু বলছে না, কাট এরকম চান করিয়েছে, সর্ষে তেল মাখি সর্ষে তেল গায়ে মাখিয়েছে, লাল টিপ দিয়ে দিয়েছে, ইনি পরম বৈষ্ণব পরমহংস, তাকে ধরে নিয়ে গেলে এই চল ঘাট ধরে নিয়ে গিয়ে কাঠগোড়া দিয়েছে বৃষলপথ, এবারে কাটবে মা বলে আমাকে কাটছে বলি দেবে, আর মা তখন ওই সেই মূর্তি থেকে বেরিয়ে একবারে সঙ্গে সঙ্গে তরোয়ালটা নিয়ে ও দিয়ে কাটতে আরাম কচু কাটা একেবারে। সে দেবী এখনও আছেন কুরুক্ষেত্রে গেলে দেখতে পারেন, ভদ্রকালী এখনও রয়েছেন, জড়ভরতকে যে মারতে গিয়ে মা রেগে গেছেন, আরে একে কাটবে এত, ওরা একজন পরমহংস ভগবানের ভক্ত, এই তোদেরকে কাটার জন্য আমি খাড়া নিয়েছি হাতে বেটা, ওকে ওনাকে কাটবি, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে একেবারে কাট কচু কাটা করতে হয় সব, আবার শুধু তাই না ওই মুন্ডগুলো যে কেটে কেটে পড়ছে, দেবী আবার ফুটবল খেলছে এখান থেকে এক লাথি মারছে, ওখানে ডাকিনি যুগিনী ওখান থেকে এক লাথি মারছেন ওখানে, তাহলে দেবীর অবস্থাটা বুঝুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরমাংশ ব্যক্তিগণ নিজের বাঁচাবার জন্য খেয়েছে, নিজেকে বাঁচাবাচ্ছে, যা করছিস কর তোরা, নিজের কর্মফল নিজে ভোগ করবি, ও তো জানে আমি সর্বদা নি ভগবানের অধীনে রয়েছি, ভগবান আমার রক্ষাকর্তা। তাহলে ধৌত আত্মা পুরুষ কৃষ্ণপাদ মূলম নমুঞ্চতি, মৃত্যুর সময় পর্যন্ত কোনো নিজের চেষ্টা বা যা হয় হবে ভগবানের ইচ্ছা, কৃষ্ণের চরণ কমল কখনোই ছাড়বেন না। যার আত্মা অন্তঃকরণ বিধৌত হয়ে গেছে কৃষ্ণর কথার দ্বারা, ভাব জাগ্রত হয়েছে, সে কৃষ্ণের চরণ কি কোনো দিন ছাড়বেন না, কখনো ছাড়বে। সে মা আর গোপিকাগণকে তো স্বামীরা বোক যায় কোথায় যাচ্ছিস, বলে রইল তো স্বামী আমি চললাম এখন, কৃষ্ণ হলো পরম স্বামী, হ্যাঁ বারুণ করছে একদম যাবে না, ওর তো বারুণ কে শুনবে, কৃষ্ণের বংশীধ্বনি যখন চলল তার উত্তর দেওয়া রয়েছে সুন্দর, এগুলো কোনো মেয়ে ছেলে বেটা ছেলের কথা নয়, হ্যাঁ বুঝলে এগুলো অনুভবের বিষয় হওয়া দরকার, যখন আমি দশস্কন্ধ আলোচনা করব এমনভাবে আলোচনা কাউর মধ্যে একটু কাম আসতে পারবেই না, ভয় পেয়ে যাবে, এত বিজ্ঞান ভিত্তিক আলোচনা কিন্তু সময় বা কই, সময় অত্যন্ত অল্প, এই পরিসরে এখনও আমার দ্বিতীয় স্কন্ধ শেষ হলো না, তো অনেক বাকি। এখন যাই হোক আমি এখন ঝাঁপ দেবো, আপনারা ক্ষমা করবেন, যে ধৌত আত্মা পুরুষ কৃষ্ণপাদ মূলম নমুঞ্চতি মুক্ত সর্বোপরিক্লেশ পান্থ সশরণম যথা, পান্থ যেমন অনেক দিন ধরে বাড়ির বাইরে বেরিয়েছে, অনেক জায়গায় ঘুরলো ঘোরাফেরা করে এখন নিজের বাড়িতে ঝোপড়পট্টি, আমাদের হিন্দিতে বলে ঝোপড়পট্টি, নিজের ঘরে চলে এসছে, ঝোপড়পট্টিতে যাই হোক নর্দমার কাছে প্লাই দিয়ে ঘেরা, তথাপি ওখানে ঘুমটা ভালো আসে, কে নিজের ঘর নিজের ঝোপড়পট্টিতে ঘুমটা ভালো আসে দেখবেন, হ্যাঁ কিন্তু অপরের ভালো জায়গায় ঘুমাবে না, এটা নিয়ম, এই নিজের ঘরে চলে এবার শান্তি, এবার নুন ভাত খাও যা খাও কোনো চিন্তার কিছু নেই, এ ভালো আছি। এবার সেরকম বলছেন মুক্ত সর্বপরিক্লেশ, যেমন রাস্তায় যত যন্ত্রণা পেয়েছিলেন বিভিন্ন রকম, মুক্ত সর্বপরিক্লেশ পান্থ, যেমন পথিক সশরণম যথা, নিজের স্মরণে নিজের যে বাস্তব জায়গা যেখানে তিনি, অবাস্তব জায়গা বললেই ভালো, যাই হোক যেখানে চলে এসছেন, আহ এবার ভালো আছে, এবার নিজের ঘরে চলে এসেছি। একটা রিস্কাওয়ালা রিস্কা টানেন, সেই যেখানে ঝোপড়পটি বানিয়েছেন আমরা দেখেছি, রিস্কাওয়ালা সারাদিন কলকাতায় সে রিস্কা টেনে সন্ধ্যেবেলা এলো, সন্ধ্যেবেলা রাত্রির আটটা ভাটটা, সেখানে সেখানে কী করলো, দিনের বেলা তো ছাতু ফাতু যাই হোক খেয়ে, পেঁয়াজ ছাতু এসব খেয়ে চলে গেছে, রাত্রিবেলা একটা ডাল করলো, একটা চোখা করলো, চোখা ওরা চোখা বলে, আলুর সঙ্গে পেঁয়াজ পেঁয়াজ ভেজে দিয়ে একটা মাখা মাখা বা অন্য এতটা নিল, এক থালা আরামে খেলো, এবার শুয়ে পড়লো আরামে, আর কিছুক্ষণ ঝম্প ঝম্প বাজিয়ে যায়, শিয়ারাম শিয়ারাম করলো, বিহারের থেকে এসছেন আনন্দে রয়েছে। আবার একটা বড় বড় ধনী ব্যক্তি তাদের বলছে ডাক্তারের কাছে গিয়ে বলছেন, মারওয়াড়ির সব গিয়ে বলছে নিদ নেই আতা, ডাক্তার বললে কী হয়েছে, বলে কী নিদ নেই আতা, বলে এই সব গুলিগুলো খাবেন, দো দো গুলি খাই আতা, চার চার গুলি খাই আতা, মহারাজ ক্যা কাহুঁ নিদ নেই আতা, ওদের ঘুম কে নিয়ে গেছে কে জানে। কিন্তু একটা সুস্থ মানুষের, শান্তিপূর্ণ মানুষের সবই সঠিকভাবে চলে। এইভাবে দেখা যায় যে আমরা দেখছি পরীক্ষিত মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর দানে সুখদেব কর্তৃক ভগবত উক্ত ভাগবত কথন, ভাগবত কথা কিভাবে কীর্তন করেছিলেন, কোথায় কোথায় কিভাবে এইসব কথা, ভগবত কথা স্বয়ং ভগবান ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা নারদকে বললেন, নারদ এবারে জানেন। এই জন্য যখন ভগবান ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা আবার নারদকে কত সুন্দরভাবে এইসব কথা বলেছিলেন, তারপর সেটাকে আবার নারদ ব্যাখ্যা করেছেন কার কাছে, বেদব্যাসকে, এইভাবে পারম্পর্যক্রমে এই ধারা চলে এসছে। এখানে বলছে পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দানার্থ সুখদেব কর্তৃক ভগবত উক্ত, অর্থাৎ ভগবান ঠিক যেমনভাবে বলেছেন সেই ভাগবতের কথা বর্ণন, বলতে বলতে সেখানে অনেক কথা বর্ণনা আছে। আমি সায়ংকালীন অধিবেশনে চতুশ্লোকী ভাগবতের ব্যাখ্যা করব, ভগবানের ইচ্ছা যদি হয় তাহলে হবে সম্ভব, আপনাদের কৃপা যদি হয়, কারণ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী একটা অপূর্ব কথা লিখেছেন যেটা কোনোদিন কোনো লেখক গ্রন্থের লেখকের কাছে আমরা পাইনি। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভুর কৃপায় তার হৃদয়তে উদিত হয়েছিল, একবারে 90 বছর চলে না, শরীর চলে না, হাত কাঁপিয়ে রাম রাম, তিনি লিখছেন কি করে লিখলাম কে জানে, আমার শরীর চলে না, আমি বৃদ্ধ, চোখে দেখি না, জরাহাতু, হাত কাঁপিয়ে লিখতে গেলে সমগ্র চৈতন্য চরিতামৃত চৈতন্য মহাপ্রভু আমাকে দিয়ে উদয় করালেন। যখন চৈতন্য চরিতামৃত উদয়ের আগেতে প্রার্থনা করতে গেছেন মদন মোহনের কাছে, কি তুমি কি বলো, তুমি কি আমাকে দিয়ে এইসব লেখাবে, হবে আমার দ্বারা, সঙ্গে সঙ্গে আরতি করতে করতে পূজারি হাজার হাজার লোক দেখছেন গলা থেকে দম করে মালাটা খুলে ফেলে গেল, তখন ওই মালা এনে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গলা দিল, ভগবানের অনুমোদন আছে, যাও এবার লেখো, হবে। যে কোনো কার্যে ভগবানের অনুমোদন থাকলে তাহলে সেটা হয়, আর অভিমানের বসে যদি আমি করি কখনো হবে, নিজে প্র্যাকটিক্যালি দেখেছি, নিজে অনুভব। পরমপূজার কেশব গোস্বামী মহারাজ চরণে আমি প্রার্থনা করলাম, যখন প্রথম আমাকে প্রতিবাদ লেখার কথা বৈষ্ণবগণ বললেন, আমি গঙ্গার তীরে শ্যারাপুলিতে গঙ্গার তীরে নিমাইতীর্থ ঘাটে গিয়ে পড়েছি, কিছু ছেঁড়া কাগজপত্র রয়েছে, আমি ওখানে লিখতে আরম্ভ কর, প্রথম ইন্ট্রোডাকশন কেশব গোস্বামী প্রার্থনা করলাম, আপনি তো প্রকট থাকাকালীন কত প্রতিবাদ করতেন, আজকে বৈষ্ণব সমাজ বলেছেন তা আপনি কৃপা করুন, সঙ্গে সঙ্গে এবার বেরোতে আরম্ভ, জড়ের বেগে এই এই পুরুষোত্তম মাসেতে বা অন্যান্য পুরুষোত্তম মাসে কোনো কোনো জায়গায় হরিকথার সুযোগ হয়, কিন্তু যে পুরুষোত্তম মাসেতে আমি লুকিয়েছিলাম সেই পুরুষোত্তম মাসেতে তিনটে চারটে গ্রন্থ আমার হাতেতে হড়হড় করে বেরোতে আরম্ভ করলো, বমির মতো, যেমন মুখে বমি বেরোয় এরকম আশ্চর্য কথা। তিনটে প্রতিবাদের গ্রন্থ, একটা বিষ্ণুপ্রিয়া অনর্গ, সারাদিনে মৌন, কোনো কথা নেই। একবার কিছু প্রসাদ দিলে দে, না দিলে না দে, কেউ জানে না। কাজেই সময় কখনো বৃথা যাবে না। ভগবান যদি কৃপা করেন, ভগবান কৃপা করেছেন বলেই ওগুলো উদয় হয়েছে, আমার এতে কোনো বাহাদুরি নাই। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত আমাদের সামনে উপস্থাপন করার পর বলছেন, সব শ্রোতার করি চরণ বন্দন, সমস্ত শ্রোতার চরণ বন্দনা করি, কারণ কি তারা আজকে আমাকে সুযোগ দিয়েছেন, তাই আমি এই কথা, আজ আপনারা আমাকে এখানে বসিয়েছেন, তাই আমি, আমার কি বাহাদুরি আছে, আপনারা কৃপা করে আসনে বসিয়েছেন, তাই এ কথা ভগবান গাইছেন নিজে। পিয়াইয়া প্রেম মত্ত করি মোরে, শুনো নিজ গুণগান, আমাকে পান করাও অমৃত করে, সে অমৃত ঢেঁকুর উঠবে, সেটাই তো হরিকথা, তাই তো? হরিকথা কোনটাকে বলে? হরিকথা সেটা, হরিকথা মানে এই নয় কিছু আমি ফাইল মুখস্থ করে চলে আর নোট করে রেখেছি কোন পরীক্ষায় পাশের জন্য, না, নট ব্যাড, বোঝাই যাবে যে বন্যার মতো বেরোচ্ছে, বন্যা হৃদয়তে ভগবান বসে রয়েছেন, এটাকে বলো হরিকথা। যারা বাস্তব সম্বন্ধ হয়েছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে, এইসব গোপন তথ্য জানবেন, বাকি জগতের লোক জানতে পারবেন না। আদিগুরু ভগবান, আদিগুরু ভগবান ব্রহ্মা, ভগবানকেও, ব্রহ্মাকেও ভগবান বলা হবে, কেন ব্রহ্মা, কিন্তু পরমেশ্বর একমাত্র কৃষ্ণ। আদিগুরু ভগবান ব্রহ্মা কিভাবে এই সৃষ্টির ক্ষমতা পেলেন? স আদি দেব জগতাম পরো গুরুহ, স ধৃষ্ণম আস্থায়ো, সশিক্ষক সশিষিক ঐক্ষত যৈক্ষত আর ত্বাম নাধগত, বলছেন ত্বাম নাধগত ছদৃশমাত্র সন্মতাম প্রপঞ্চ নির্মাণ বিধির জয়া ভাবে, কী করে সৃষ্টি হবে, তিনি কে ইত্যাদি কথা কোনোটাই এনে অনুভব করতে পারছেন না, ব্রহ্মার কথা বলা আছে, অপূর্ব কথা এসব শুরু হবে। আর তারপর ভগবান কিভাবে তাকে কৃপা করলেন, কিভাবে তিনি জানলেন এই কথার অনুভব করলেন যে ভগবান আমাকে তপস্যা করতে বলছে, তপস্যা করো, কি করে বুঝলেন? খালি দুটো শব্দ উচ্চারিত হলো, মহাশূন্য, চারিদিকে দেখছেন কিছু নেই, আর কোথায় আমি রয়েছি, কে আমি, কোথা থেকে এলাম, কিছু উত্তর পাচ্ছেন না, অনেক সময় নষ্ট করলেন। তারপর হঠাৎ দুটো শব্দ শুনলেন, তপ তপ তপ, এ আবার কি, এর মানে কি? ভেতর থেকে ভগবান অনুভব করে দিলেন, তপস্যা, আত্মসংযম করো, সমস্ত ইন্দ্রিয় সমস্ত মন সব কিছুকে অন্তর্মুখী করো, করে বসো, সেটাকেই তপস্যা বল। আমাদের ভক্তি জগতের তপস্যা হলো হরিকথা, কীর্তন, শ্রবণ এবং কীর্তন, সবচেয়ে বড় তপস্যা, এর চেয়ে বড় তপস্যা আর কিছু নেই। ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করতে গেলে যে ধরনের তপস্যার দরকার হয়, এটা কেউ স্বপ্নে ভাবতে পারবে। অন্য অন্য তপস্যা করতে গেলে তার মধ্যে অন্য অন্য চিন্তন আপনার চলে আসবেই, তখন তপস্যা ভঙ্গ হবে, তাই কি না, ভঙ্গ হবে। সেই জন্য ভগবানের কথা কীর্তন যদি একাদশীর দিনেতে আপনারা খালি বলেন ফলমূল খাবো, বা কেউ বলেন খালি উপবাস করব, হ্যাঁ একাদশীতে উপবাসের কথা লেখা রয়েছে, ভালো কথা, উপবাস করে যদি বাজারের সব কথাবার্তা আলোচনা করলেন, একাদশী কী হল, লাভ হল না কি? একাদশী মানেই হলো, উপবাস মানেই হলো উপ মানে সমীপে, বাস ইতি উপবাস, উপ মানে ভগবানের সান্নিধ্যে, ভগবানের ভক্তের সান্নিধ্যে বসবাস করাটার মানেই হলো উপবাস। উপবাস মানে খালি আমি অনাহারে থাকলাম, এটা নয়, আসল উপবাস কথার মানে হলো ভোজনের তো নিয়ন্ত্রণ থাকবেই, বিভিন্ন ব্রত তপস্যায় ভোজনের নিয়ন্ত্রণ থাকে। সবচেয়ে ভালো হয় যদি ফল এবং দুধ খেয়ে কেউ থাকেন বাস্তব, তাহলে আরও ভালো হয়, রান্না করতে গেলে কি কি হবে শুদ্ধ তত কোনো ঠিক নেই, উল্টোপাল্টা। আর নিজে রান্নার ব্যবস্থা থাকলে ওনারা খুব খুশি হন, নিজে দেখে নেবেন কোথায় কী দেবেন, একটু আদা একটু জিরে কী কী কোথায় কী দেবেন, গোলমরিচ সব দিয়ে নিজে করে নেন, দু মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না। আর আগুনটাও বড় ব্যাপার, যার জন্য কেন ভজনের বল কেউ পায় না, যে আগুনেতে আপনি পাকা করবেন রান্নাটাকে, সে আগুনটা শুদ্ধ কি না, আগুনের শুদ্ধিটা না হলে মুশকিল। যে আগুনে আপনাদের ছেলে মেয়েরা ওই উনানেতে মাছ মাংস রান্না করে খেয়েছে, বলে কি আর করি সংসারে থাকি, এতেই আমি করে নিই একাদশী রান্না, ব্যাস হয়ে গেল। এই যে গ্যাসের সিলিন্ডার প্রত্যেক হোটেলে হোটেলে যাচ্ছে, যেখানে গোমাংস রান্না হচ্ছে প্রত্যেক জায়গায় হোটেলে যাচ্ছে, ওই সিলিন্ডারটা আপনার ঘরে আসছে, আপনি ওইটা ঢুকিয়ে দিচ্ছেন ঘরে, হ্যাঁ ভজন হচ্ছে না মানে, আর ভজন করো তাহলে বসে বসে, কোনো চিন্তাই নেই। ছিল ভক্তিপূর্ণ তুরীয়সী মহারাজের মতো মহাপুরুষের সঙ্গ যারা বাস্তব করেছেন তারা অনুভব করেছেন কি একাদশী দিতে বলতেন, দেখ বাবা দুধ যদি হয় তাহলে তাও দেশি গোমাতার, আর তাও যদি সেই দুধটা যে দহন করেছে সর্ষে তেল দিয়ে দহন করেনি, যদি গোমাতার বাঁটেতে সর্ষে তেল দিয়ে দহন করেছে তাহলে একাদশী তোর নষ্ট হয়ে গেল, তাহলে কত বড় ফাইন কথা, কেউ তো বলেনি কখন। তারপর থেকে একাদশীর দিনে দুধ খেতেও ভয় ভয় লাগে, দুধ কী করে খাবো, যদি ও মিথ্যে কথা হয়তো বললো দহন করে নিয়ে চলে এলো আমার একাদশী নষ্ট হয়ে গেল। এদিকে বলছে একাদশী করছি আমি, একাদশীর অনেক পদ্ধতি আছে কী করে করতে হয় সে কথা সময় সময় মতো আমি আলোচনা করব। আজকে ভগবানের এই লীলাগাথা এইসব আলোচনা করে আমি শেষ করছি, এখানে উপায় নেই, একটা শ্লোক আলোচনা করা দরকার, সেটা সামান্য স্পর্শ করে আমি ছেড়ে দেব। ভগবান যে বিভিন্ন লীলাবতার বর্ণনা করছে এখানে, তে বৈ বিদন্তি অতিতরন্তি চ দেব মায়াম স্ত্রী শূদ্র হুণ সবরায়োপি পাপ জীবা, যে বৈ বিদন্তি অতিতরন্তি চ দেব মায়াম স্ত্রী শূদ্র হুণ সবরায়োপি পাপ জীবা, ইয়দ্দদ্ভূত यद्दद्भूत क्रमो परायन शील शिक्षा स्थिर जग जनायपि किमु सुत धारणाय, जे वै विदन्ति अतितरन्ति च देव मायां स्त्री शूद्र हुणो सवरायोपि पाप जीव पाप जीवः, यद्दद्भूत क्रमो परायन शील शिक्षा स्थिर जग जनायपि কিমু শ্রুতধারণায়, যে এ শ্লোকের ব্যাখ্যা সন্ধ্যেবেলা করব, যে বৈ বিদন্তি অতিতরন্তি চ দেব মায়াম স্ত্রী শূদ্র হুণ সবরায়োপি পাপ জীবা, ইয়দ্দদ্ভূত ক্রম পরায়ণ শীল শিক্ষা তির্যগয়ণায়োপি কিমু শ্রুতধারণয়াজে বাঞ্ছা কল্পতরুবস্য কৃপা সিন্ধু বিভবঃ পতিতানাং পাবনাং ভবিষ্যন্তিভ্যো নমো।